Book 2 72 72 وجوب عمل شيء আবশ্যিক কাজকর্ম আবশ্যিক কাজকর্ম يجب يلزم অবশ্যই অবশ্যই يجب أن أرسل المكتوب. আমাকে অবশ্যই চিঠিটা পাঠাতে হবে. আমাকে অবশ্যই চিঠিটা পাঠাতে হবে. يجب أن أدفع للفندق. আমাকে অবশ্যই হোটেলের টাকা শোধ করতে হবে. আমাকে অবশ্যই হোটেলের টাকা শোধ করতে হবে. يجب أن تستيقظ مبكرا. তোমাকে অবশ্যই তাড়াতাড়ি জেগে উঠতে হবে তোমাকে অবশ্যই তাড়াতাড়ি জেগে উঠতে হবে يجب ان تشتغل كثيرا তোমাকে অবশ্যই অনেক কাজ করতে হবে তোমাকে অবশ্যই অনেক কাজ করতে হবে يجب ان تكون دقيقا في المواعيد তোমাকে অবশ্যই সময়ানুবর্তী হতে হবে তোমাকে অবশ্যই সময়ানুবর্তী হতে হবে يجب ان يعبئ التانك তাকে অবশ্যই পেট্রোল নিতে হবে তাকে অবশ্যই পেট্রোল নিতে হবে يجب ان يصلح السياره তাকে অবশ্যই গাড়ি সারাতে হবে তাকে অবশ্যই গাড়ি সারাতে হবে يجب ان يغسل السياره তাকে অবশ্যই গাড়ি ধুতে হবে তাকে অবশ্যই গাড়ি ধুতে হবে يجب عليها ان تتسوق তাকে অবশ্যই কেনাকাটা করতে হবে তাকে অবশ্যই কেনাকাটা করতে হবে يجب عليها ان تنظف الشقه তাকে অবশ্যই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে হবে তাকে অবশ্যই অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে হবে يجب عليها ان تغسل الغسيل তাকে অবশ্যই জামা কাপড় ধুতে হবে তাকে অবশ্যই জামা কাপড় ধুতে হবে يجب ان نذهب فورا الى المدرسه আমাদের অবশ্যই এখনি বিদ্যালয়ে যেতে হবে আমাদের অবশ্যই এখনি বিদ্যালয়ে যেতে হবে يجب ان نذهب فورا الى الشغل আমাদের অবশ্যই এখনি কাজে যেতে হবে আমাদের অবশ্যই এখনি কাজে যেতে হবে يجب ان نذهب فورا الى الطبيب আমাদের অবশ্যই এখনি ডাক্তারের কাছে যেতে হবে আমাদের অবশ্যই এখনি ডাক্তারের কাছে যেতে হবে يجب ان تنتظر الباص তোমাদের অবশ্যই বাসের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের অবশ্যই বাসের জন্য অপেক্ষা করতে হবে يجب ان تنتظر القطار তোমাদের অবশ্যই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের অবশ্যই ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে يجب ان تنتظر التاكسي তোমাদের অবশ্যই ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হবে তোমাদের অবশ্যই ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হবে